তোমার জানালা, কেন তাকিয়ে রয়েছ জানি না গো, মনে যে কি আছে বলো না, আমি সে কথা না শুনে যাব না, না ফিরে যাব না। কেন দু চোখে আলোর ইশারা, কেন অধরে হাসির ফোয়ারা যে, বুঝিয়ে আমাকে বলো না, আমি লাজে সে কথা যাব না, না ফিরে যাব না। ভালোবাসি তুমি কি বোঝো না তা, মনে বড় সাদ কাছে আসি তুমি কি চাও না তা, কেন তবু তুমি রয়ে গেলে দূরে বলো না, কেন খুলেছ তোমার জানালা, কেন তাকিয়ে রয়েছ জানি না তো, মনে যে কি আছে বলো না, আমি সে কথা না শুনে যাব না, না ফিরে যাব না। রাশি রাশি তুমি কি নেবে না তা, মুখে প্রতিবাদ চোখে হাসি জানি যে ছাল না তা, চলে এসো কাছে তুমি দ্বিধা মুছে এসো না, কেন খুলেছো তোমার জানালা, কেন তাকিয়ে রয়েছ জানি না তো, মনে যে কি আছে বলো না, আমি সে কথা না শুনে যাব না, না ফিরে যাব না। কেন দু চোখে আলোর ইশারা, কেন অধরে হাসির ফোয়ারা যে, বুঝিয়ে আমাকে বলো না, আমি না জেনে সে কথা যাব না, না ফিরে যাব না।